الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا إنه هو السميع العليم গত সপ্তাহে আল্লাহর ওলিদের পরিচয়, আল্লাহর ওলি কারা সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। এর সাথে কিছুটা আলোকপাত হয়েছে শয়তানের ওলি বা শয়তানের বন্ধুদের সম্পর্কে। আল্লাহর ওলিদের মাধ্যমে অনেক সময় বিভিন্ন রকমের কারামাত প্রকাশিত হয়। আল্লাহর ওলিদের কারামাত এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা মৌলিক বিশ্বাস। এজন্য শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ রহমতুল্লাহ আলী আল আকীদাতুল ওয়াসিতিয়্যাহ নামক কিতাবে উল্লেখ করেছেন, ওয়ামিন উসূলি আহলি সুন্নতি ওয়াল জামাআতি আত তাসদীকু বিকারামাতিল আউলিয়া। আস সুন্নাত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মৌলিক নীতিমালার একটি হচ্ছে, অর্থাৎ মৌলিক বিশ্বাস সমূহের একটি বিশ্বাস হচ্ছে যে তারা সত্যায়ন করেন ওলিদের কারামতকে। অনেক ভণ্ড যারা প্রকৃত আল্লাহর ওলি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত মোতাবেক চলে না, কিন্তু ভেলকিবাজি দেখায় অনেক আর দাবি করে এটা হচ্ছে ওলিদের কারামত, এটা হল শয়তানের ওলিদের বেলকিবাজি বা শয়তানের মাধ্যমে তারা কিছুটা উপকৃত হয়, তার বহিঃপ্রকাশ। সে সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির গ্রন্থ আল ফুরকান বাইনা আউলিয়া রহমান ওয়া আউলিয়া শয়তান হতে। আজকে যারা মনে করে ওলিদের কালামতের উপর বিশ্বাস করে না, আহলুল কোরআন ওয়াস সুন্নাহ বা আহলে হাদিস ভারতবর্ষের লোকজন অথবা সলফি লোকজন, অনেকে বলে তারা ওলিদের কালামত মানে না। তাই আমি আপনাদের সামনে পেশ করেছি ইবনে তাইমিয়া, যাকে এইসব লোকজন তার সাথে যারা হিংসা পোষণ করে যারা ইবনে তাইমিয়াকে গালি দেয়, ইবনে তাইমিয়ার কিতাব বইসমূহ তারা পড়ে না, শুনাশুনি দূর থেকে গালি দেয়। তাই অনেক মানুষ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলীর কিতাব পড়ে পড়ে হেদায়ত পাচ্ছে। আমাকে লন্ডনে অবস্থানকারী এক ব্যক্তি, যার আমার জানা মতে যার গোষ্ঠী ইবনে তাইমিয়াকে খারাপ পায়, তো ওই লোকটি লন্ডন আছে, সে আমাকে একবার বলল, আমি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির গ্রন্থাদির স্টাডি করি, আমি অনেকটা বুঝতে পারছি হক না হক, এরকম অনেক আলোচনা করার পরে সে বলছে আপনি কিন্তু কাউকে বলবেন না, মানে ভয় পায় গোষ্ঠীর লোকজনকে, তারা যদি জানে ও ইবনে তাইমিয়ার বই পড়ে তাহলে তাকে হয়তো তার তাদের গোষ্ঠী থেকে খারিজ করে দিতে পারে, তাই সে ভয় পায় এদেরকে, তাই বলছে আপনি কিন্তু আমার নাম নেবেন না, কারণ আমি হচ্ছে চিহ্নিত, তাই আমি যদি তার নাম নেই তাহলে তারা বলবে হ্যাঁ সেও হয়তো এরকম তার মতোই হয়ে গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইমাম মিন আইম্মাতি আহলি সুন্নাতি ওয়াল জামাআহ, আহলি সুন্নাত ওয়াল জামাআতের ইমামদের একজন অন্যতম ইমাম হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তার গ্রন্থাদি সর্বত্র ছড়িয়ে আছে, ভারতবর্ষের বিদ্বানেরা যারা ইবনে তাইমিয়াকে গালি দেয়, যারা বিদ্বান কিন্তু বিদাতি, ওরাও ইবনে তাইমিয়ার কিতাব পড়ে উপকৃত হচ্ছে। আমার জানা মতে কোন এক সুফি, কোন এক ব্যক্তি আমাকে, আমি যখন বাংলাদেশ থেকে আসি অথবা বাংলাদেশের কোন এক জায়গায় তার সাথে সাক্ষাৎ হল, তিনি আমাকে বললেন আপনি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলীর কিতাব আল ফুরকান বাইনা আউলিয়া ই রহমান ও আউলিয়া ই শেতান নামক কিতাব আমার কাছে পাঠাবেন। তারা এটা পড়ে উপকৃত হয়। এই কিতাবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলীহি ওলিদের কথা, আল্লাহর ওলিদের কথা উল্লেখ করেছেন আর শয়তানের ওলিদের কথা উল্লেখ করেছেন, তাই এই কিতাব পড়লে মানুষ কে আল্লাহর ওলি, কে আল্লাহর ওলি আর কে শয়তানের ওলি বুঝতে পারবে। তাই তিনি ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এখানে বলছেন وَكَرَامَاتُ الصَّحَابَةِ وَالتَّابِعِينَ بَعْدَهُمْ وَسَائِرُ الصَّالِحِينَ كَثِيرَةٌ جِدًّا, সাহাবাদের কারামত, তাবিঈনদের কারামত, আল্লাহর নেক বান্দাদের কারামত অনেক অনেক। আহলুল হাদিস প্রকৃত যারা, ওরা কারামতে ওলিকে অস্বীকার করে না, অস্বীকার করে বেদাতিদের কারামতকে, অস্বীকার করে শয়তানের ওলিদের কারামতকে, অস্বীকার করে বেলকিবাজি যারা করে ওদের কারামতকে, অস্বীকার করে শয়তানদের কারামতকে, অস্বীকার করে যারা হকের পথে চলে না কিন্তু দাবি করে হকের, এদের কারামতকে তারা স্বীকার করেন, আল্লাহর ওলিদের কারামত রয়েছে। তাই দেখুন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন প্রথম নম্বর সাহাবায়ে কেরামদের কারামত দেখো, আর এর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুজিজাকে তো কেউ স্বীকার করে না, আল্লাহ নবীর মুজিজা, যেসব মুজিজা হয়েছে ওইসব মুজিজা থেকে কিছুটার আলোকপাত আমরা পরে করব ইনশাআল্লাহ তাআলা, কিন্তু যেহেতু বর্তমানে আল্লাহর ওলিদের ব্যাপারে আলাপ করছি এজন্য আজকে কিছুটা আলোকপাত হবে আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে। প্রথম নম্বরেই নবীর পর সর্বপ্রথম ওলি কারা হবেন বলুন, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কারা হবেন বলেন তো, আল্লাহর ওলি। যদি কেউ সাহাবাদেরকে ওলি না মানে, আবু বকর সিদ্দিক কে ওলি না মানে, ওমর বিন খাত্তাব কে ওলি না মানে, ওসমান বিন আফফান কে ওলি না মানে, আলী বিন আবি তালিব কে ওলি না মানে, তাহলে সে কিসের ওলি হবে বলেন, আল্লাহর ওলি হবে না শয়তানের ওলি হবে, শয়তানের ওলি। তাই আমরা সাহাবায়ে কেরামদের কথা প্রথমেই উল্লেখ করি, কারণ এই উম্মতের মধ্যে সেরা হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আর এটা আমি না, সকলেই দেখবেন মুহাদ্দিসিন ইবনে তাইমিয়া সহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, সকলেই প্রথমে আল্লাহর ওলিদের কথা যখন উল্লেখ করবেন তখনই প্রথম নম্বর সাহাবায়ে কেরামদের কথা উল্লেখ করবেন। আর সাহাবায়ে কেরামদের মধ্যে যারা সেরা হচ্ছেন, প্রথম নম্বর হলেন আবু বকর, দ্বিতীয় নম্বর হচ্ছেন উমর, তৃতীয় নম্বর হচ্ছেন উসমান, আর চতুর্থ নম্বর হলেন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই জায়গায় ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহ কেরামত কয়েকটা উল্লেখ করেছেন, কয়েক সাহাবী যেগুলো বিশুদ্ধ বলছেন। দেখুন, এক সাহাবি, তার নাম ছিল উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু, كان يقرأ سورة الفاتحة فنزل من السماء مثل الظلة فيها أمثال السرج وهي الملائكة نزلت تسمع لقراءته سبحان الله. أسيد بن حضير رضي الله عنه سورة الكهف قد قلت لهم سورة الكهف পনেরো নম্বর পারা, যে সুরে কাহটি লোকজন বিশেষ করে প্রতি জুম্মার দিনে পাঠ করেন। সৌদিতে দেখবেন মসজিদে গেলেই সকলে এই সুরা পাঠ করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই সুরায়ে কাহ পাঠ করছিলেন উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু। ওই সময় আকাশ থেকে উপর থেকে তার দিকে নেমে আসছিল মেঘ ছায়ার মতো, আর এই মেঘের মেঘখণ্ডে ছিল অনেক ল্যাম্প বাতি, সিরাজ তারকার মতো, সুবহানাল্লাহ। এই যে উপর থেকে তার দিকে নেমে আসছিল, এটা কে? ওয়াহিয়াল মালাইকা, ওরা ছিলেন ফেরেশতা, সুবহানাল্লাহ। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু কুরআন শোনার জন্য তারা উপর থেকে নেমে আসছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো, এর চেয়ে বড় কেরামত আর কি হয়? কি বলেন আপনি? কেরামত যদি বেলগি বাজি ফু, হ্যাঁ ফুক দিয়েছে, বিস্কুট দিয়ে ধরে দিয়েছে, বেলগি বাজ শয়তান। ওই শয়তানের টপিক পরে আসছে ইনশাল্লাহ, আলোচনা পরে আসছে। এই রিওয়ায়েতটি সহিহ, এর মধ্যে ইশকাল নেই। এরপরে বলছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াকানাতিল মালাইকাতু তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তিনি এখানে কোন সনদ উল্লেখ করেননি, কিন্তু ইবনে তাইমিয়ার মতো মানুষ উল্লেখ করেছেন ইজমালি ভাবে সনদ ছাড়াই, যে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে ফেরেশতাগণ এসে সালাম করতেন। আমার জানামতে এটাও সহি, সুবহানাল্লাহ। কি বুঝেন, এর চেয়ে বড় করামত কি হতে পারে? আসো, এই রিওয়ায়েতটি হচ্ছে বুখারি মুসলিমের। আব্বাদ বিন বিশর, উসাইদ বিন হুযাইর দুই সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসাছিলেন। মজলিস শেষ হওয়ার পরে বের হয়েছেন তারা দুজন, রাত ছিল অন্ধকার। বর্তমানে তো আমরা ল্যাম্পে বসে থাকি, চতুর্দিকে শুধু লাইট আর লাইট, তাই না? এখানে তো আমরা অন্ধকার দেখতে পাই না সাধারণত, বাইরে গেলে, বাইরে সাইডে গেলে, শহরতলিতে গেলে কিছু দেখা যায়, কিন্তু ভিতরে যারা থাকে নাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম বিদ্যুৎ ছিল না, বিজলি ছিল না, এমনকি হারিকেন পর্যন্ত ছিল না। ওই কোন রকম কেরোসিন বা জৈতুন তেল দিয়ে ওরা ওই ল্যাম্প জ্বালাতেন। আমরা আগে ছোটবেলা, এখনো আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বা ইন্ডিয়ায় আছে কিনা, ল্যাম্প জ্বালায় মানুষ কেরোসিন, ওই রকম হ্যাঁ তারা ল্যাম্প জ্বালাতেন। আব্বাদ বিন বিশর আর উসাইদ বিন হুযাইর এই দুই সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে বের হয়েছেন অন্ধকার রাতে। ফাআওয়া লাহুমা নূরুন মিসলু ত্বরাফিস সাওত, চাবুক আছে, চাবুকের এক কিনারার মতো একটা আলো বা দুইটা আলো, একটা আলো তাদের সামনে সামন দিকে যাচ্ছে আর তারা পেছন দিক দিয়ে, তারা ওই আলোকে সামনে রেখে তারা যাচ্ছেন। বলছেন ফালাম্মাস্তারাকা, যখন তারা দুজন কিছুক্ষণ একসাথে গেছেন পরবর্তীতে আলাদা হয়ে গেছেন, যখন আলাদা হয়ে গেলেন তখন তাদের সাথে দুই লাইট হয়ে গেছে, একটা ইনার সাথে আর একটা ইনার সাথে, এরকম করে নিয়ে গেছে তাদের বাড়িতে। সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া বলছেন রাওয়াহুল বুখারী ও গায়রু, এখানে টিকায় বলছেন মুসনাদে ইমাম এরকম রিওয়ায়াত আছে, আন উসাইদ ইবনে হুযাইর ও আব্বাদ ইবনে বিশর كان عند رسول الله صلى الله عليه وسلم في ليلة ظلماء حندس قال فلما خرجا من عنده أضاءت عصا أحدهما فكان يمشيان في ضوئها فلما تفرقا أضاءت عصا هذا وعصا هذا انظر كرات উসাইদ বিন হুযাইর, আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহুমা উভয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে বের হলেন। ওই সময় তাদের দুইজনের মধ্যে থেকে একজনের লাঠি আলোকিত হয়ে উঠল লাইটের মতো। সুবহানাল্লাহ। তাই তারা ওই লাইট দিয়ে সামনে যাচ্ছেন, পরে যখন আলাদা হয়ে গেলেন পরে দুজনের লাইট আলোকিত হয়ে উঠেছে। কিন্তু এখানে তিনি উল্লেখ করেননি, হাসান লিখেছেন আহমদ রওয়ায়াত এরকম উল্লেখ করেননি যে এটা কতটুকু সহি, কিন্তু আসল তো বুখারী রওয়ায়াত। আল্লাহ আকবার, এটা হচ্ছে বিশেষ কেরামত সাহাবায়ে কেরামের। আসুন আরেকটা কেরামত, বুখারী ও মুসলিমে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। সাহাবায়ে কেরামদের কেরামত কতটুকু আপনি শেষ করতে পারবেন না, কিন্তু কয়েকটা যে কয়েকটা উল্লেখ করেছেন তার থেকে কয়েকটা আমি এখানে উল্লেখ করছি মাত্র, সবকটি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনজন মেহমান নিয়ে গেলেন তার বাড়িতে। পরবর্তীতে এখানে লম্বা কিচ্ছা আছে, কিচ্ছা না বলে তারপরে লাস্টে তারা খেতে লাগলেন। আল্লাহু আকবার। যখন খেতে লাগলেন খাবার তাদেরকে দেয়া হচ্ছে, তারা খাচ্ছেন কিন্তু নিজ দিকে খাবারটা আরো বাড়ছে। সুবহানাল্লাহ। তারা খেয়েছেন, তৃপ্তি লাভ করেছেন, পেট পুরে খেয়েছেন, শেষ হওয়ার পরে দেখছেন আগে যা ছিল এর থেকে আরো বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী রাদিয়াল্লাহু আনহা দেখলেন, তারা যখন দেখলেন খাবারটা অনেক, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা নিয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ছিলেন অনেক, বলছেন ওয়াজা ইলাইহি আকওয়ামুন কাসীরুন ফাআকালু মিনহা ওয়াশাবউ, খাবার ছিল মাত্র তিনজনের বা দুইজনের অল্প খাওয়া, কিন্তু পরবর্তীতে অনেক লোক এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে খেয়েছেন। এটা হচ্ছে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেরামত। কেরামত কি এর ব্যাখ্যা আবার কিছু বলবেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তখন আমরা বুঝতে পারবো কাকে বলে কেরামত। আরেকটু দেখুন, কারামা বারা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তার কেরামত, كان اذا اقسم على الله تعالى ابر قسمه, তিনি যখন আল্লাহর নামে কোন কসম খেতেন রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তার কসম পুরো করে দিতেন তার নিজ পক্ষ থেকে। বলছেন রওয়াহু তিরমিযিউ ফিল মানাকিব বাবু মানাকিবিল বারাবিনা মালিক রাদিয়াল্লাহু আনহু মিন হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন ওয়া হুয়া হাদিসুন সহীহ কামা ক্বালা ক্বালাহুল আলবানী ফি সহীহুল জা ফি সহীহুল জামা 4449 রকম হাদিস সুবহানাল্লাহ বিহামদিহি কসম খেয়েছেন কোনো কিছু আল্লাহর কসম খেয়ে বলছি এটা হবে হয়ে যেত। এরপর ইবনে তিমিয়া রহমতুল্লাহ আলাইহি এখানে উল্লেখ করেছেন বলছেন ওয়া কানাল হারব ইযা ইশতাদাত আলাল মুসলিমিন ফিল জিহাদ ইয়াকুলুনা ইয়া বারা আকসিম আলা রাব্বিক। যখন মুসলমানদের জন্য কাফিরদের সাথে জিহাদের অবস্থা কঠিন হয়ে যেত তখন তার সাথে যারা ছিলেন বা থাকতেন তারা বলতেন হে বারা তুমি তোমার রবের নামে কসম খাও আল্লাহর কসম খাও, তার মানে আল্লাহর কসম খেয়ে কিছু বলো আর কি। তখন তিনি বলতেন ইয়া রাব্বি اقسمت عليك لما منحتنا اكتافهم فينهزم العدو তখন বলতেন হে রব আমি তোমার কসম খেয়ে বলছি তুমি তাদের কাঁধ আমাদেরকে দিয়ে দাও, তাদের কাঁধ আমাদেরকে দিয়ে দাও, তার মানে কি তাদেরকে পরাজিত করো, তাদেরকে যদি আমরা ভালো করে মারতে পারি এরকম সুযোগ আমাদের জন্য করে দাও। তখন ফায়ানহাজিমুল আদু শত্রুরা পরাজিত হয়ে যেত। বলছেন ফালাম্মা কানা ইয়াউমুল কাদিসিয়্যা, কাদিসিয়ার যুদ্ধের দিন যখন হলো তখন তিনি বললেন আকসামতু আলাইকা ইয়া রব লামা মাদাহতানা আকতাফাহুম ওয়া জাআলতানি আউওয়ালা শাহীদিন ফামুনিহু আকতাফুহুম ওয়া কুতিলাল বারাউ শাহীদান সুবহানাল্লাহ। বললেন হে রব আমি তোমার কসম খেয়ে বলছি তুমি আমাদেরকে তাদের কাঁধ দিয়ে দাও আর তুমি আমাকে প্রথম শহীদ হিসেবে কবুল করে নাও। ওই সময় রব্বুল আলামিন তাদের সামনে ওদের কাঁধ দিয়েছেন, তাদের কাঁধ দিয়ে দিয়েছেন তাদের সামনে, তাদেরকে পরাজিত করেছেন আর বারা রাদিয়াল্লাহু আনহু শহীদ হিসেবে ওই জায়গায় মারা গেছেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের কারামত। আরেকটা কারামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ক্রীতদাস মুক্তত ক্রীতদাস ছিলেন যার নাম ছিল সাকিনা। কিন্তু এই ঘটনাটি হাসিয়া বা শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি কোন এক জায়গায় এটাকে যাইব বলেছেন, যাইব বললেও আমরা বিশ্বাস করি এটা হতে পারে, এটা অসম্ভব না। আর কারণ আমরা আল্লাহর ওলিদের কারামতের উপর বিশ্বাস করি। কিন্তু আমি বললাম জয়ী বিষয়ে উল্লেখ করছি আবার জয়ীফ, কিন্তু ইবনে তিমিয়া রহমতুল্লাহ উল্লেখ করেছেন জয়ীফ। কি ঘটনা? ওয়া সাফিনাতু মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারাল আসাদ বিআন্নাহু মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাশা মাআহুল আসাদ হাত্তা আওসালাহু ইলা মাকসাদিহি। সাফিনা আল্লাহ রাসূল মুক্ত ক্রীতদাস কোন এক সময় তিনি সফরে যাচ্ছিলেন, ঘটনাটি হচ্ছে এরকম। কিন্তু বললাম সনদ কি দাইফ, সমুদ্রপথে নৌকা ডুবে গেল, ওই সময় তিনি সমুদ্রের তীরে এক জায়গায় জঙ্গলে উঠলেন, সামনেই দেখছেন বন জঙ্গল, সামনেই মৌজুদ হাজার সিংহ সুবহানাল্লাহ। আচ্ছা সামনে যদি সিংহ হয় তো আপনার অবস্থা কি হবে? হ্যাঁ, সে আপনাকে থাবা মারার আগে আপনি মরে যাবেন, ঠিক না? ঠিক বলেন তো, আল্লাহ আমাদের হেফাজত করুন, ইমান তাজা করে দিন, মাফি মুশকিল। সিংহ কিংহ যদি আল্লাহ হেফাজত করে কেউ আপনাকে মারতে পারবে না, সিংহ মারতে পারবে না, বড় আজদাস আপনাকে মারতে পারবে না, বড় কিছু মারতে পারবে না, কামান মারতে পারবে না, মর্ডার মারতে পারবে না, ক্ষেপণাস্ত্র মারতে পারবে না, উপর থেকে হাদা ওই ড্রোন হামলা আপনাকে মারতে পারবে না যদি আল্লাহ আপনাকে হেফাজত করে। কারণ হেফাজতের মালিক কে? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। সবার বিশ্বাস আছে তো, হেফাজতের মালিক আল্লাহ। তাহলে দেখুন সামনে দেখছেন আসাদ, আসাদ মানে সিংহ। তিনি বললেন, শুনো, আমি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তকৃত দাস, আমাকে আমি অমুক জায়গায় যাবো বা এরকম আমাকে জায়গায় নিরাপদ স্থান পর্যন্ত তুমি পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ, সে তাকে কি করল? এখানে ইবনে তাইমিয়া বলছেন ফামাসা মাহুল আসাদ, আসাদ তার সাথে গেল। কিন্তু আমি দেখেছি যে আসাদ তাকে এরকম করল, মাথা ঝুঁকিয়ে বলছে আমার ঘাড়ে তুমি সহ, ঘাড়ে চড়লেন। তারপরে আসাদ সিংহ তাকে নিরাপদ স্থানে, যেখানে আদা হিংস্র প্রাণী রয়েছে এইসব থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে একদম এক প্রান্তে দিয়ে দিল আর বলল তুমি এদিকে যাও। সুবহানাল্লাহ, সনদ জঈফ, কিন্তু এটা হতে পারে, এটা আমরা বিশ্বাস করি, কারণ এরা হচ্ছে আল্লাহর ওলি। সফিনা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহর ওলি কিনা, তাহলে আমাদের বিশ্বাস ওলিদের কারামত, কেউ যেন বন্ধুরা মনে করে আমরা ওলিদের কারামত না মানি না। আরো কিছু বলবো ইনশাআল্লাহ, বুঝবেন আস্তে আস্তে। সামনে যাই দেখুন, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে আরেকজন সাহাবি, তার নাম ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা দাআ কাত্তু ইল্লা স্তুজিব লাহু, তিনি যখনই দোয়া করেছেন তার দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। ইনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস, এটা হলো তার কেরামত, বাস্তবে পেয়ে গেছেন। এর মধ্যে থেকে একটা জিনিস যে এখানে যে তিনি উল্লেখ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তা আপনারা বুখারিতে পাবেন কিতাবুল আযানে, জাবির বিন সামুরাহ কর্তৃক রেওয়ায়ত রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কুফার গভর্নর নিযুক্ত করেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাসকে রাদিয়াল্লাহু আনহু। তো সাদ বিন আবি ওয়াক্কাসের অনেক ফজিলত, অনেক মর্যাদা, এর মধ্যে থেকে একটা হচ্ছে তিনি হলেন আশারা মুবাশশারার একজন, যে দশজন সাহাবাকে রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের একজনকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। উমর ইবনে খাত্তাব কুফার গভর্নর নিযুক্ত করেছেন সাদকে, কুফাবাসী এসে তার বিরুদ্ধে অভিযোগ করলেন, কি অভিযোগ করে তার কিছুটা আসছে দেখবেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু তাদের কথা শুনে তাকে চাকরিচ্যুত করলেন, সাসপেন্ড, আর তাদের আমির নিযুক্ত করলেন আম্মার রাদিয়াল্লাহু আনহুকে। ওই সময় তারা যে অভিযোগ করেছিল সে অভিযোগটা কি বলছেন, ফাসাকাউ হাত্তা যাকারু আন্নাহু লা ইহসিনু ইসাল্লি, নাউযু বিল্লাহ, তারা এরকম অভিযোগ করলো যে তিনি ভালো করে নামাজ পর্যন্ত পড়তে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী, হ্যাঁ, আর এমন সাহাবি যাকে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর তিনি ওই সাহাবি যিনি সর্বপ্রথম মুসলিম সেনাবাহিনীর মধ্য হতে যিনি তীর নিক্ষেপ করেছিলেন কাফিরের বিরুদ্ধে, তিনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার অনেক ফজিলত আছে, আল্লাহু আকবার। কিন্তু মানুষ হিংসুক হয়ে গেলে যদি কেউ ভালো কাজ করে তবুও তার কাছে ভালো কাজও খারাপ লাগে, এই হিংসার পরিণাম খুবই খারাপ। আল্লাহ আমাদের সকলকে, আমাকে, আপনাদেরকে হিংসুকদের অনিষ্ট থেকে রক্ষা করুন। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কুল আউযু বিরব্বিল ফালাক, আমরা পড়ি লাস্টের আয়াত কি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ আমি তোমার কাছে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে ওই হিংসুকের অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ফরজ সালাতের পরে মুআউযাতাইন বা মুআউযাত পাঠ করতেন। এমনিভাবে রাত্রে যখন ঘুমাতেন তখন এইসব সুরা পাঠ করতেন, তিন সুরা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আর হাতে এরকম করে ফুঁক দিয়ে তিনবার পড়ে ফুঁক দিলেন, তারপরে শরীরে হাত বুলাতেন, এরকম তিনবার করতেন। তাই আমরা এরকম করি যখনই কোনো অসুবিধা হয়, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বো, বাচ্চাদেরকে এগুলো দিয়ে ঝাড়ফুঁক করবো, কিন্তু শিরিক করবো না। কথা বুঝুন তো, শিরিক করবো না, কোনটা বুঝছেন? তাবিজ ব্যবহার করবো না। করবেন তাবিজ ব্যবহার? ঝাড়ফুঁক করেন, তাবিজ আর একটা আরেকটা আরেকটা, নাউযু বিল্লাহ মিন দালিক। অনেকে বলে না কোরআন থেকে যদি তাবিজ হয় তাহলে মানা যায়, কিন্তু এটা গ্রহণযোগ্য না। তাবিজ যাই হোক, চাই কোরআন চাই গৈর কোরআন, যে কোনো রকমের তাবিজ ব্যবহার করা জায়েজ না। অন্যদিকে যারা কোরআন থেকে তাবিজ দেয়, বাংলাদেশের বেশিরভাগ দেখবেন আপনারা নিজেরা ওরা কোরআনকে বিকৃত করে তাবিজ দেয়। বিসমিল্লাহির রহমান রহিম 786, তাই না? আমিও 786 বললাম না আর কি বলে 786। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দেখবেন কত রকমের নকশা, হাদা ওয়াহাদা, কোরআনের মধ্যে কোরআন যে সামানো হয় এর শুরুতেই দেখবেন আপনি তাবিজ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহির আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা এইসব বেলকিবাজিতে যেন আমরা না পড়ি, নবীর সুন্নাহ মোতাবেক আমরা যেন চলি। ভালো করে বুঝবেন, আলোচনা বুঝবেন আর আমল করবেন। বলবেন না অমুক এরকম বলে অমুক, না, অমুক আর তমুক আপনার দলিল নয়, আপনার দলিল হচ্ছে কোরআন আর কিটা বলেন, সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। আচ্ছা শুনেন, তারা অভিযোগ করল সাদ বিন আবি ওয়াক্কাস সালাত পর্যন্ত পড়তে পারেন না ভালো করে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কাছে লোক পাঠালেন আর বললেন, হে আবু ইসহাক, ইন্নাহা উলাই ইয়াজউমুনা আন্নাকা লা তুহসিনু তুসাল্লি, ওরা মনে করে যে তুমি সুন্দর করে সালাত পর্যন্ত পড়তে পারো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। قال আবু ইসহাক বললেন, আম্মা আনা والله فاني كنت اصلي بهم صلاه رسول الله صلى الله عليه وسلم ما اخرم عنها। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তাদেরকে নিয়ে যে সালাত পড়তাম এটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত, এতে আমি মা আখরিমু আনহা মানে আমি বিন্দুমাত্র ত্রুটি করতাম না। ইয়া আল্লাহ, নবীর সাহাবী আর কোন সাহাবী বুঝেন তো কিছুটা, কিন্তু এই সাহাবীর বিরুদ্ধে অভিযোগ। তাই অভিযোগ দিলেই যে আপনি বলবেন না এরকম করেছে, অবশ্যই কিছু আছে, এটা বলা যায় না, বুঝা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আল্লাহর কসম হয়ে আমি তাদেরকে নিয়ে যে সালাত পড়ি ওইটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এতে আমি বিন্দুমাত্র ত্রুটি করি না। লা আখরিমু আনহা, না ফি ত্রুটি। বলছেন এশার সালাত পড়ি, প্রথম দুই রেখাত লম্বা করে পড়ি আর দ্বিতীয় দুই রেখাত হালকা করে পড়ি, এটাই সুন্নত কিনা? এর একটা ওজন দিলেন, হয়তো ওদের ওরা হয়তো এ বিষয়ে মনে হয় তারা অভিযোগ করেছে। তখন ওমর ইবনে খাত্তাব বললেন, যাকা যন্নু বিকা ইয়া আবা ইসহাক, আবু ইসহাক তোমার ব্যাপারে এরকমই তারা ধারণা করছে। তখন তার সাথে একজন বা কয়েকজন দিয়ে তাকে কুফায় পাঠালেন যাচাই করার জন্য। যারা গেলেন বা যিনি গেলেন কুফার লোকজনকে তিনি জিজ্ঞেস করছেন, সাদ বিন আবি ওয়াক্কাস কেমন লোক, কোনো মসজিদ ছাড়তেন না, যে মসজিদে তার সম্পর্কে জিজ্ঞাসা করতেন না। বলছেন, ওয়ালাম ইয়াদা মসজিদান ইল্লা সালা আন ও ইয়াসনুনা আলাইহি মারুফান, সুবহানাল্লাহ, সবাই তার গুণগান বর্ণনা করতেন। হাত্তা দাখালা মসজিদান লি বানি আবাস, বানি আবাস নামক গোত্রের এক মসজিদে ঢুকলেন, তখন এক ব্যক্তি দাঁড়াল যার নাম হচ্ছে উসামা বিন কাতাদা, ইউকনা আবা সাদা, যার উপনাম ছিল আবু সাদা, সে দাঁড়িয়ে বলল আমা ইজ নাশাতানা ফা ইন্না সাদান লা ইয়াসিরু বিসসারিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত বড় জুলুম, ওয়ালা ইয়াকসিমু বিসসাওয়িয়া ওয়ালা ইয়াদিলু ফিল কাদিয়্যা, আপনি যখন আমাদেরকে বলেছেন তাহলে আমরা বলছি শুনেন, সাদ সেনাবাহিনীর সাথে সৈন্যদলের সাথে তিনি গমন করেন না, যুদ্ধে অংশগ্রহণ করেন না, অথচ সাদ এমন ব্যক্তি যিনি ইসলামের সর্বপ্রথম ওই সৈনিক যিনি কাফিরদের বিরুদ্ধে কি করেছেন, তীর নিক্ষেপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশেষ দোয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আজ ওই লোকটি বলছে কি সৈন্যদলের সাথে বের হন না, আর আরেকটা ওয়ালা ইয়াকসিমু বিসসাওয়িয়্যা, গনিমতের মাল যদি হয় তাহলে তিনি সম বন্টন করেন না, আরেকটা মিথ্যা অপবাদ, আর আরেকটা ওয়ালা ইয়াদিলু ফিল কাদিয়্যা, বিচার কার্য হলে ন্যায় বিচার করেন না, ঠিক না, কোনটা বিচার করলে ন্যায় বিচার করেন না, সৈন্যদলের সাথে জেহাদে বের হন না, আর কি সমতার রক্ষা করে বন্টন করেন না গনিমতের মাল ইত্যাদি, কয়টা অপবাদ, তিনটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই জায়গায় বদদুয়া দিলেন, তাহলে বোঝা গেল মজলুম জালিমের উপর বদদুয়া দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, এখানে তো সব উদ্দেশ্য, যেখানে যেসব কিচ্ছা উল্লেখ করেছেন কারামাতুল আউলিয়া সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী, ওইসব ওয়াকেয়া বা কিচ্ছা সম্পর্কে থেকে একটা উল্লেখ করছি, হয়তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী কিচ্ছাটি এখানে স্পষ্ট করে উল্লেখ করেন নাই, কিন্তু আমি স্পষ্ট করে এখানে উল্লেখ করে দিলাম, বুখারী থেকে উল্লেখ করলাম আপনাদের সামনে। দেখুন ইমাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন লা আদউওয়ান্না বিসালাতিন, তিনটি দোয়া করব তোমার ক্ষেত্রে, কি আর আল্লাহকে বললেন আল্লাহুম্মা ইন কানা আব্দুকা হাযা কাযিবান ক্বামা রিয়াআন ওয়া সুমআতান ফাআতিল উমুরাহু ওয়া আতিল ফাকরাহু ওয়া আরিদহু বিল ফিতান, হে আল্লাহ তোমার এই বান্দা যদি লোক দেখানো আর শোনার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকে, উদ্দেশ্য কি নিজের ইজ্জত বাড়ানো, তাই কিছু মানুষ দেখবেন যখন তার ইজ্জত বাড়াতে চায় তাহলে বড় লোকের পিছনে লাগে, ঠিক না ওটি, কারণ বড় লোকের পিছনে লাগলে তার ইজ্জত অমুকের বিরুদ্ধে কে কথা বলে একটু শুনি দেখি, হ্যাঁ এইটা এই শয়তান এরকমই করেছে, আল্লাহ তাকে মাফ করুন, তবুও তো মুসলমান হিসেবে বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বললেন আল্লাহ যদি তোমার এই বান্দা মিথ্যা হয়ে থাকে, লোক শুনানো আর দেখানোর উদ্দেশ্যে যদি সে দাঁড়িয়ে থাকে তাহলে তুমি তাকে দীর্ঘ জীবন দান করো, এক দোয়া, ওয়া আতিল ফাকরাহু দারিদ্র তার জন্য দীর্ঘ করো, ফকর মানে গরিবি, আর আরেকটা ওয়া আরিদহু বিল ফিতানি আর তাকে ফিতনার সম্মুখীন করো, সে যেভাবে তিনটি কথা বলেছিল তাই না, ওইভাবে তিনিও তার ব্যাপারে তিনটি বদুয়া দিলেন, লম্বা হায়াত, খালি লম্বা হায়াত, আর আরেকটা গরিবীর জন্য দীর্ঘ হয়, এত তাড়াতাড়ি জন্য গরিবী না যায়, আর আরেকটা ফিতনার জন্য সম্মুখীন হয়, ফিতনা বলছেন ওয়াকানা বাদু ইদা সুইলা ইয়াকুলু শাইখুন কাবীরুন মাফতুন, পরবর্তীতে তখন যখন যখন প্রশ্ন করা হতো তখন সে বলতো বয়োবৃদ্ধ বয়স্ক লোক ফিতনার সম্মুখীন হয়েছি, ওই যে আগে সাদ বিন আবি ওয়াক্কাস দোয়া করেছেন, আসাবাতনি দাওয়াতু সাদ, সাদের দোয়া আমার উপর লেগে গেছে, قال عبد الملك বর্ণনাকারী তিনি বলছেন فانا رايته بعد قد سقط حاجباه على عينيه من الكبر. আমি পরবর্তী দেখলাম তার চুকুর ভূ তার চুকের চুকের মধ্যে পড়ে গেল, এত মানে বেশি এত বয়স হয়েছে, চুকের ভূগুলি চুকের ভিতরে এরকম লম্বা। আরেকটা وانه لا يتعرض للجواري في الطرق يغمزهن. ছোট মেয়েদের দেখলে ওদের পিছনে পড়ে যেত, ওদেরকে ইশারা করত। বয়স্ক মানুষ হয়তো 80 বৎসর অথবা 85 বৎসর, কিন্তু এই ফিতনার সম্মুখীন হয়েছে। এটা বুখারী আর মুসলিমের হাদিস উল্লেখ করছি। এটা হচ্ছে কারামত। ইমাম ইবনে তিমি রহমতুল্লাহ আলী বলছেন এটা কারামত। আল্লাহ রব্বুল আলামিন সাদ বিন আবি ওয়াক্কাসের দোয়া করে তার দোয়া কবুল করে তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, যে সাদ বিন আবি ওয়াক্কাস এইসব দুষ্ট থেকে মুক্ত ছিলেন, তাই আমি তার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ। কিন্তু এরকম সবার থেকে হয় না। অনেক সময় আছে মানুষ মুসলিম দোয়া করে কিন্তু হয় না, হয় না, সবসময় হয় না কিন্তু। তাই আপনি মনে করবেন না ঠিকই আছে আমি মজবুত, যত বদুয়া দে একটাও কবুল নাই, তাই যে তার জুলুমের মাথা আরো বেড়ে যায়। তাই তুমি তাকে তার উপর যত জুলুম করবে তোমার জুলুমের মাত্রা কাল কিয়ামতের দিন তত বাড়বে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয-যুলমু যুলুমাতুন কিয়ামা, কিয়ামতের দিন জুলুম সমূহ অন্ধকার হয়ে দাঁড়াবে। আর জুলুমাত বলেছেন অনেক অনেক অন্ধকার হয়ে দাঁড়াবে। তুমি আজ হয়তো তোমার পাওয়ারের কারণে তুমি আরেকজনের উপর জুলুম করছো, হয়তো তুমি সরকার তোমার সরকার শক্তি রয়েছে এই জন্য জুলুম সাধারণ জনগণের উপর, কিংবা তুমি বড় কোন নেতা ওই হিসাবে জুলুম, কিংবা তুমি বড় মিয়া ওই হিসাবে জুলুম, কিংবা তুমি বড় টাকাওয়ালা ওই হিসাবে জুলুম, কিংবা বড় শিক্ষিত ও কিছু জানে না জানে না তাই তার উপর জুলুম ইত্যাদি ইত্যাদি, কিংবা তোমার তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাতে শক্তি দিয়েছেন শারীরিক শক্তি দিয়েছেন, আরেকজন কথা বললে ইদো থাপ্পো আর না ঘুষি মারো ও কিছু করতে পারে না ইত্যাদি, জুলুম হচ্ছে কিনা? আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কি হবে কাল কিয়ামতের দিন? অন্ধকার। তাই আমাদের সকলকে জুলুম থেকে বাঁচা ফরজ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই গেল সাদ বিন আবি ওয়াক্কাস সম্পর্কে একটি রওয়ায়াত, যে তার কেরামত। আরেকটা কেরামত আপনারা দেখেন, আরেক সাহাবী সাঈদ বিন যায়েদ, সুবহানাল্লাহ, ইনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম এক সাহাবী। এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এক মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করলেন বা করল, আর মুসলমান হিসেবে তবু তো আমাদের থেকে ভালো হিসেবে আর কি বলছি, আরওয়া, তার নাম হচ্ছে আরওয়া বিন তুওয়াইস। তিনি সাঈদ বিন যায়েদের ব্যাপারে অভিযোগ করলেন আন্নাহু আখাযা শাইআন মিন আরদিহা, যে তিনি তার কিছু জমি ছিনিয়ে নিয়ে গেছেন, জুড়ে দখল করে নিয়েছেন তার কিছু জমি। তাই তিনি মারওয়ান ইবনুল হাকাম তার কাছে গেলেন, অভিযোগ করলেন। ওই সময় সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আনা কুনতু আখুযু মিন আরদিহা শাইআন বাদ আল্লাযী সামিআতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তার থেকে এমন কিছু নিতে পারি অথচ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনার পরেও কি তার জমি আমি জবরদস্তি করে জবরদখল করতে পারি? কি বললেন সাঈদ বিন যায়েদ? মারওয়ান বিন হাকাম তাকে জিজ্ঞেস করলেন মা সামিআতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে কি শুনেছো? তিনি বলে আমি আল্লাহ রসুল সাল্লাম থেকে শুনেছি এত সত্য কি আমি তার জমি ছিনিয়ে নিতে পারি বা জবরদখল করতে পারি? এবার মারওয়ান বিন হাকাম তিনি বললেন তুমি বা আপনি কি শুনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? তিনি বললেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান أخذ شبرا من الأرض ظلما طوقه إلى سبع أراضين. যদি কোন ব্যক্তি কারো এক বিগত পরিমাণ জমি জুলুম করে নিয়ে যায়, জবরদখল করে, জবরদখল মানে কি জুলুম না, তাহলে এই জমিনের সাতবক জমিন দ্বারা তার গলায় বেড়ি পড়ানো হবে। কয়টা জমি আছে? সাত স্তর আছে না জমি? আমাদের বিশ্বাস সাত আসমান একাধারে একের পর এক করে আছে, জমি এরকম আছে। ওই সময় ফকাল লাহু মারওয়ান, লা আসআলুকা বাইনাতান বাদা হাদা, এই হাদিস শোনার পরে আমি আর তোমার কাছ থেকে আর সাক্ষী চাই না। সুবহানাল্লাহ, কারণ এটা হচ্ছে আসল সাক্ষী, কারণ তুমি কার থেকে শুনেছো এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই ব্যক্তি বলছে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কারো এক বিঘত পরিমাণ জমিন ছিনিয়ে নেয়, তাহলে কাল কিয়ামতের দিন ওই জমি সাত্তবিক জমিন দিয়ে তার গলায় বেড়ি পোড়ানো হবে। তাহলে আমি এটা কিনতে পারি? সুবহানাল্লাহ। বলছেন মারওয়ান বিন হাকাম, আর কোন সাক্ষীর প্রয়োজন নেই, খালাস তুমি নির্দোষ। সুবহানাল্লাহ। ওই সময় ওই যায়েদ বিন যায়েদ, দেখুন বুখারী এবং মুসলিমের রাওয়ায়াত, তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কানাত কাযিবাতান فعمي او فاعمي بصرها واقتلها في ارضها فما ماتت حتى ذهب بصرها ثم بينما هي تمشي في ارضها اذ وقعت في حفره فماتت اخرجه البخاري ومسلم ওই সময় সাইদ বিন যায়েদ ওই মহিলার উপর বদদুয়া করলেন, তিনি বললেন, হে আল্লাহ, যদি এই মহিলা মিথ্যাবাদী হয় তাহলে তুমি তার দৃষ্টিশক্তি ছিনিয়ে নাও, তাকে অন্ধ করে দাও, এক, আর তাকে তার জমিনেই তাকে হত্যা করো, তার জমিনেই তাকে হত্যা করো, আমার জমিনের জন্য সে না। ওয়াক্তুল হা ফি আরদিহা, বলছেন ফামা মাতাত হাত্তা যাহাবা বাসারুহা, পরে যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টিশক্তি না যায়, দৃষ্টিশক্তি আল্লাহ পাক ছিনিয়ে নাননি, যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া না হয়নি ততক্ষণ পর্যন্ত সে মারা যায়নি। তার মানে তার দৃষ্টিশক্তি আল্লাহ ছিনিয়ে নিয়েছেন, তারপরে মেরেছেন। আর আরেকটা, একদিন সে বস এমনি ভাবে চলছিল, ওই সময় তার জমির ভিতরেই একটা গর্ত ছিল, গর্তে পড়ে মারা গেছে। এখানে এইটাও ইবনে তাইমিয়া রহমতুল্লাহ উল্লেখ করেছেন আল্লাহর ওলিদের কেরামত সম্পর্কে। আরেকটি কেরামত প্রসিদ্ধ, আমার দেশে প্রসিদ্ধ, যদি আপনারা জানেন তো আলহামদুলিল্লাহ, যদি না জানেন তাহলে এখন নতুন করে জানলেন। এই হাদিসকে শেখ নাসিরুদ্দিন আলবানী কিন্তু হাসান সাব্যস্ত করেছেন, যদিও উনি কুলামায়কে বেদাত যাইদ বলেছেন, কিন্তু নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী বলছেন, قال ابن حجر في الإصابة، ابن حجر رحمه الله عليه الإصابة كتابه بلتن إسناده حسن، الشيخ ناصر الدين الباني رحمه الله عليه يتكي تنيو حسن بلتن الأحاديث الصحيحة إقار رشد دوسن مور حديثة أمي يتدهي جي وي كتابي شرا شبه ابن تيمية إقوتنا يخلو اللي كورتن كي عمر بن الخطاب رضي الله عنه لما أرسل جيشا أمر عليهم رجلا يسمى سارية. عمر بن الخطاب رضي الله عنه একবার একটি সেনাবাহিনী প্রেরণ করলেন কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। তাদের প্রধান সেনাপতি নিযুক্ত করলেন সারিয়াহ رضي الله عنهকে, বলছেন رجلا يسمى سارية, এক ব্যক্তিকে যার নাম ছিল সারিয়াহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, এমনি মুহূর্তে তিনি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, হঠাৎ করে জোরে বলছেন, আওয়াজ দিয়ে, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, সারিয়া তুমি পাহাড়ে গিয়ে আশ্রয় নাও, সারিয়া পাহাড়, সারিয়া পাহাড় মানে তুমি পাহাড়ের দিকে যাও, কারণ ওরা চতুর্দিকে ঘেরাও করেছে শত্রু সেনা, এদের থেকে বাঁচার উপায় তুমি পাহাড়ে গিয়ে আপাতত আশ্রয় নাও, তারপরে আক্রমণ করো, তারপরে ওরা পরাজিত হবে। সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বরে থাকাকালীন যখন ওই সৈন্যদল আসলো, সৈন্যদলের প্রতিনিধি, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, তখন ওই ব্যক্তি বললেন, ইয়া আমির আল মুমিনিন, লাকিনা আদুওয়ান ফাহাজামুনা ফাইদা বিসাইহ, ইয়া সারিয়াত আল জাবাল, ইয়া সারিয়াত আল জাবাল ফাসনাদনা যুহুরানা বিল জাবালি ফাহাজামাহুম আল্লাহ। হে আমির উল মুমিনিন, অর্থাৎ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আমরা শত্রু বাহিনীর সাথে লড়াইয়ে লিপ্ত হলাম, এই সময়ে তারা আমাদেরকে পরাজিত করে নিল, তখন আমরা হঠাৎ করে একজন আহ্বায়কের আওয়াজ শুনলাম, তিনি বলছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। তখন আমরা আমাদের পিঠ লাগালাম পাহাড়ে, পরবর্তীতে রব্বুল আলামিন তাদেরকে পরাজিত করে দিলেন। এটা হচ্ছে আরেকটি কারামত, কারামত হচ্ছে কিনা, কারামত কেউ অস্বীকার করে না, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাব মান্য, যে ইবনে তাইমিয়াকে অনেক লোক বলে হ্যাঁ ইবনে তাইমিয়া কারামতুল আউলিয়া মানে না, দেখলেন কত কারামতুল আউলিয়া, কতজনের কারামত, এগুলো সব হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেইন, বাকি আল্লাহর ওলিদের কারামত। তিনি এখানে বেশ কয়েকজন আল্লাহর ওলিদের কারামত উল্লেখ করেছেন, একদম লাস্টে যেহেতু সময় কম এখন সবকিছু বলা যাবে না, তবে কয়েকটি বলে দিই। বলছেন হাসান আল বসরি সম্পর্কে, تغيب الحسن البصري عن الحجاج فدخلوا عليه ست مرات فدعا الله عز وجل فلم يروه ودعا على بعض الخوارج كان يؤذيهم فخر ميتا. حسن البصري رحمة الله عليه حجاج بهي تني تغيب لك يقلن حجاج بهي আর হাজ্জাজ একটা গভর্নর ছিল জালিম, নাউযু বিল্লাহি মিন যালিক, তো তার সে সৈন্য পাঠিয়েছে ছয়বার তাকে ধরার জন্য হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি, কিন্তু তারা তার ঘরে ঢুকেছে তাকে দেখতে পায়নি। সুবহানাল্লাহ, সম্ভব না অসম্ভব বলেন, সম্ভব না অসম্ভব, আল্লাহ হেফাজত করে, এটা হচ্ছে কেরামত, এগুলি হচ্ছে বাহ্যিক কেরামত। বলছেন কোন একটা খারিজি বেদাতির ক্ষেত্রে তিনি বদদোয়া করেছিলেন, সবসময় তাদেরকে কষ্ট দিত, আল্লাহ তার দোয়া কবুল করে তাকে হত্যা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে উল্লেখ করেছেন আমির বিন আবদ কেস, ইয়াখুযু আতাহু আলফাই দিরহাম ফি কাম্মিহি, আমির বিন আবদ কেস আল্লাহর বলি, তিনি 2000 দিরহাম তার হাতের আস্তিনে নিতেন, 2000 দিরহাম, ঘর থেকে বের হতেন, যে কেউ তার কাছে পয়সা চাইত তাকে দিতেন, বলতেন না কত ইয়াল্লাহ খুদ খুদ খুদ, তারপরে তিনি বাড়িতে ফিরে আসতেন, কিন্তু তার সংখ্যা কমত না। সুবহানাল্লাহ, এটাও একটা কেরামত। আচ্ছা, আরেকটি কেরামত আমি এই জমানার কোন এক আলিম ভারতবর্ষে পাকিস্তানের আহলে হাদিস আলিম, তার নাম হচ্ছে আল্লামা ইহসান ইলাহি ওয়াহির রহমতুল্লাহ আলাইহ। বেদাতি শিয়ারা তাকে হত্যা করেছিল, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন এই দোয়া করি। সুবহানাল্লাহ। এহসানুল্লাহ জাহির এর কোন এক দর্শে আমি শুনেছি, ওরা বলে আমরা ওলিদের কারামত মানি না, কারামত মানি না। দেখো কারামত কাকে বলে? কোন এক আলিমে দিন আহলে হাদিস পাকিস্তানের হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, ডাক্তার তাকে বলল এই মুহূর্তে রাত্রে অপারেশন করতে হবে, বিলম্ব করলে অসুবিধা। তিনি বললেন ভাই আমাকে একটু সময় দাও, আমি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরাতুল মুলকটা পড়ে নাই, সুবহানাল্লাহ। ডাক্তার হিন্দু ছিল, সে বলল সময় দেওয়া যাবে না, ওইটা অনেক সময় লাগবে, তাই ইনজেকশন পুশ করেছে, অচেতন হয়ে পড়েছেন ইনজেকশন দেওয়ার পরে। সুবহানাল্লাহ। এহসানুল্লাহ জহির রহমতুল্লাহ আলাইহি বলছেন ওই লোকটি অচেতন অবস্থায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ছে, আপনারা বুঝেন তো এটা কি কারামত কিনা? ডাক্তার বলছে কি হিন্দু, আল্লাহর কসম খেয়ে বলছি এই লোকটি মারাও যায় তবুও তাবারাকাল্লাযী পড়বে। কি বলেন আপনার, এটা কারামত না? শুধু বিলকিবাজি করে এই একটা দিক দিলেন আর হয়ে গেছে কারামত পয়সা লুটার জন্য, এটা কারামত? দেখুন কারামত কি বলে, কত আল্লাহর ওলি রয়েছে। এমনি কিছু বাহ্যিক কিছু হয় না, জামাতের সাথে নামাজ মিস নাই, এটা কি আল্লাহর ওলি কিনা? তাকবীর আওলা মিস হয় না, আল্লাহর ওলি কিনা? তাহাজ্জুদ মিস হয় না, আল্লাহর ওলি কিনা? আযকারুস সাবাহ মাসা মিস নাই, আল্লাহর ওলি কিনা? সিয়াম মিস নাই, আল্লাহর ওলি কিনা? নফল সিয়াম আদায় করে, যাকাত আদায় করে, নফল যাকাত আদায় করে, হালাল হারাম বুঝে চলে, এর চেয়ে বড় আল্লাহর ওলি আর কি হতে পারে? সুবহানাল্লাহ। তোমরা বলো শুধু হাদা কারামত হলেই আল্লাহর ওলি, কারামত হওয়া, কারামত প্রকাশ পাওয়া এটা কিন্তু আল্লাহর ওলির দলিল না। অনেক সময় কারামত প্রকাশ পায় আল্লাহর ওলির মাধ্যমে, আর বেশিরভাগ প্রকাশ পায় না। এই যে মানে আল্লাহর ওলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা, আছে কিনা ভাই এরকম লোক? আছে কিনা যার নামাজ মিস হয় না এরকম লোক? আছে যার থেকে কবিরা গুনাহ হয় না এরকম লোক? আছে, অবশ্যই আছে। বাই চান্স হয়ে গেলে হাদা ক্ষমা নিয়ে নিচ্ছে আমার, হতে পারে হবে না এরকম না, কারণ যদি বাই চান্স হয়ে যায় রব্বুল আলামিন তাদের জন্য পথ রেখেছেন, তারা ইস্তেগফার করবে, তওবা করে আর আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আপনি বলুন আমার পক্ষ থেকে, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে জানিয়ে দিন আমি বলছি আমার ওইসব বান্দাগণ যারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর ওলি কে? যে আল্লাহর দিকে সাথে সাথে রুজু করে, নিয়মিত ইবাদত করে, বাই চান্স কিছু হয়ে গেলে সাথে সাথে আল্লাহর দিকে রুজু করে, হাযা মুত্তাকি, হাযা ওলি, আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন। কিন্তু আপনি বলবেন না সে নিষ্পাপ, নিষ্পাপ হয় না। নিষ্পাপ কিরকম হবে? নিষ্পাপ আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, কবিরা গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ। হাযা এটা হচ্ছে আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। কিন্তু আল্লাহর ওলি সাধারণত লোকজন থেকে যে গুনাহ হবে না এটা মানা যায় না, এটা হতে পারে, কিন্তু তারা কি করে সাথে সাথে আল্লাহর দিকে রুজু করে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে তোমার ওলিদের অন্তর্ভুক্ত করো, তোমার নাফরমানি থেকে বেশি চলার তৌফিক দান করো, হারাম হালাল বুঝে আল্লাহ আমরা যেন চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা এই জমানায় তার জমানার কথা বলছেন, আমরা আল্লাহর ওলিদের যেসব কারামত আমরা দেখতে পাচ্ছি আর জানি এগুলো অনেক, কিন্তু আমাদের জানা দরকার, কারামত প্রকাশ হয় মানুষের প্রয়োজন অনুযায়ী। যদি একটা মানুষ জয়ীফুল ইমান হয়, ইমান দুর্বল হয়, কিংবা তার আউল মাহতাজ, কিংবা তার প্রয়োজন কোন জিনিসের প্রয়োজন হয়, এই সময় রব্বুল আলমিন তাকে তার মাধ্যমে এমন কিছু প্রকাশ করেন যার মাধ্যমে তার ইমানটা আরো মজবুত হয় আর তার জন্য প্রয়োজন পূরণ হয়। একথা বলছেন ইমাম নেতিমি রহমতুল্লাহ। আর না কত লোক আছে, কত আল্লাহর বলি, তাই সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জামানায় যেসব কারামাত প্রকাশিত হয়েছে সাহাবাদের থেকে, এইসব কারামাত কম ছিল তাবিনদের থেকে। তাবিনদের জামানায় কারামাত প্রকাশ পেয়েছে বেশি, এখনো প্রকাশ পেতে পারে, অসম্ভব কিছু না। আহলে সুন্নাতুল জামা কোরআন সুন্নাহর অনুসারী যারা, তাদের থেকে প্রকাশ পেতে পারে। আচ্ছা আমি বলি আরেকটা প্রকাশ, আমরা বলি তো যেই মুসলমান দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন কিনা, হয়তো কোনটা কোনটা আমরা সরাসরি পেয়ে যাই, হয়তো কেউ এরকম আছে যে দোয়া করে সরাসরি পেয়ে যায়, বেশি সরাসরি বেশি পেয়ে যায়, আর কেউ কেউ আছে সরাসরি পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া করে তার প্রত্যেকটি দোয়াই আল্লাহ কবুল করেন, কিন্তু তার তিনটি ক্ষেত্র আছে ইয়াদ রাখবে। একটি আল্লাহ সে যা চাইল হয়তো তা দিয়ে দেন, আরেকটি এর বদলে হয়তো তার উপর কোন বিপদ আসার ছিল বিপদ দূর করে দেন, তিন এটা আল্লাহ পাক তাকে পৃথিবীতে না দিয়ে এটা গচ্ছিত রাখেন আখেরাতের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন আল্লাহর সামনে একথা বললেন, তারা বললেন তাহলে আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহু আকবার, আল্লাহ তোমাদেরকে আরো বেশি দেবে। তাই আমরা এটা তো একটা মত, কত দোয়া করলাম আমরা, আমি দোয়া করেছি আমি পেয়েছি, আপনারা দোয়া করেছেন পাচ্ছেন কিনা বলুন তো ভাই। যদি কোনো মুসলমান পাচ্ছে না তাহলে তার ইমান দুর্বল, এটাও কারামত। আমরা দোয়া করি আল্লাহ আমার থেকে এই বিপদ দূর করে দাও, দূর করে কে, আল্লাহ আমি চিন্তা করেছি আল্লাহ চিন্তা দূর করে দাও, দূর করে কে, আল্লাহ আমি রোগী রোগাক্রান্ত হয়েছি আল্লাহ অনেক অনেক চিকিৎসা করলাম হচ্ছে না, আল্লাহর দিকে রুজু করেছে চিকিৎসা বিকিৎসা হচ্ছে না, হ্যাঁ আল্লাহ বলেন খালাস আমার বন্দা দেহ অনেক চিকিৎসা করালো কিছুই হলো না, আমার দিকে রুজু, চিকিৎসার নির্দেশ তো আমিও দিয়েছি হচ্ছে না, এবারে আমার দিকে রুজু করে আমি তাকে শিফা দিয়ে দিব, আল্লাহ শিফা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা দুইটা কিচ্ছা নয়, অনেক কিচ্ছা রয়েছে। কালকে হয়তো বলেছি শুধু মেয়ে আর মেয়ে আর মেয়ে মেয়ে, লাস্টে দোয়া আল্লাহ ও আল্লাহ তুমি ছাড়া আর কেউ দিতে পারো না সন্তান, কে দিল আল্লাহ। কিন্তু অনেকে বলে না না, অনেক সময় শাহজালাল বাবার কাছে যাই তো পেয়ে যাই সন্তান, আছে কিনা। মঈনুদ্দিন চিস্তির মাজারে গেলাম, বাবা দে বাবা দে, তো দিয়ে দিল, বলে না। এ বিষয়ে আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমরা বাবা দাদাকে ডাকবো না, ডাকবো একমাত্র আল্লাহকে। উদ্উনি আস্তাজিব লাকুম, রব বলেছে তোমরা আমার কাছে চাও আমি তোমাকে দেব, আমি তোমার তোমরা যা চাইবে তা আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ। কেন যাবো বাবার দাদার কাছে? আবার কেউ কেউ আছে ওই পীর আছে জিন্দা পীর বলে, জিন্দা পীর, আর আরেকটা আছে মুর্দা পীর, আরেকটা আছে লেংটাসা, আরেকটা আছে বেংটাসা, আরেকটা কুড়ালসা, আরেকটা কুত্তাসা, আরেকটা বিড়ালসা। আচ্ছা আছে কিনা ভাই? আচ্ছা কত কিছু আপনারা জানেন, আমি নিজে দেখেছি অনেক। আচ্ছা বাংলাদেশে যদি এতটুকু হয় তাহলে ভারতে কত রকমের পীর আছে আল্লাহ আলম। হ্যাঁ, আর যদি ভারতে এরকম হয় তাহলে পাকিস্তানে আমাদের থেকে বেশি হবে, ওখানে তো নাউজুবিল্লাহি মিন দালিক সরাসরি জান্নাতের দরজা পর্যন্ত আছে। আপনারা শুনেছেন না, পাকিস্তানে বলে জান্নাতের দরজা উড়াচ্ছে, কিরকম জান্নাতের দরজা? জান্নাতের যোদ্ধা তো ওখানে ইনশাআল্লাহ তারা, আমরা সবাই জান্নাতে যাবো ইনশাআল্লাহ, কিন্তু আমরা বেলকিবাজের কাছে যাব না। শয়তানদের কাছে যাবে না, পীর পাওয়ার কাছে যাবে না, কথিত মাজারে যাব না, আমরা একমাত্র আল্লাহর কাছে চাইব, আর আল্লাহর বিধান মোতাবেক আমরা চলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ মুসলমানদেরকে সঠিকভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ শিরক আর বেদাত তোমার নাফরমানি পরিত্যাগ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, জানে মালে বরকত দাও, আমাদের সকলকে তোমার দিনের দায়ী হিসাবে কবুল করে নাও, তোমার প্রতি যেন লোকজনকে আহ্বান করতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহ আমাদেরকে সহজভাবে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, তোমার গাইবী ধনভাণ্ডার থেকে তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা ঋণী আছে আল্লাহ তাদের ঋণ তুমি পরিশোধ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين